উমুন, হারিয়ে বসে আছি দেখ প্রথমবারেরই দেখায়, কত না হলো তোলপাড়, দু চোখ দেখেছে তোকে আজ যে হারিয়ে ফেলেছি খে আমিও আমার কথা। খেয়ালি দিন মায়া বিরাত এক নিমেষে, তাকালি তুই আমি হঠাৎ অন্য দেশে। ও মন হারিয়ে বসে আছি দেখ প্রথমবারেরই দেখায়, কত না হলো তোলপাড়, ওরে মন বারে, ওরে মন বারে, ওরে মন বারে, কেসা হ্যায় তুই বাতা। আসে চুপি চুপি যদি ঠোঁটের পাতায়, আমি রাজি মেখে নিতে সে আরাম সারা গায়। ও এসে গেল দিশে হারা কিছু ইচ্ছে দেদা, জমে থাকা ঘটনারা উঠে আসুক এবার, সাজাবো তারায় তারায় নিজের হাতে তোকে। কেন এত বাসি আমি দারুণ ভালো, কানে কানে বলে গেলি আমার মন পালালো, কি কারণে এত চাওয়া কিছু পাওয়া হলে হো, পড়ে আছে তুলে রাখা কিছু কুড়ন পালো, মরণ বাড়ায় যদি আজ হাত চাইব তোকেই হঠাৎ মেশাতে সে চুমকে, ওর মা